কি? আমি হচ্ছি ইন্ডিয়ান লোক, তো আমি বাংলাদেশের এনজিও সম্পর্কে কি জানবো? আমি চোখ বন্ধ করে একটা মন্তব্য করে দিলাম। না না, জেনে মন্তব্য করা ঠিক না। বলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, অনুমান দ্বারা পরিচালিত হয় না, কারণ অনুমান দ্বারা পরিচালিত হলে জেনে রেখো তোমার কান, তোমার চক্ষু, তোমার হৃদয় সম্পর্কে কাল কেয়ামতে জিজ্ঞাসা করা হবে। ফেতনা থেকে বাঁচার একটা উপায় হল যে আপনি গুজবে কান দেবেন না। গুজব গুজব ছড়িয়ে গেছে, এই হয়েছে, আর গুজব যখন ছড়ায় পরস্পর বিরোধী দুটো দল হলে এই দল ওদের বিরুদ্ধে বলে আর ওই দল এদের বিরুদ্ধে বলে, এটাই তো নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। দেখবেন দুই পার্টিতে লড়াই হল, লড়াই হওয়ার পর বলল কি যে বিরোধী পার্টিরা এসে আমাদের অফিস ভাঙচুর করেছে। তখন বিরোধী পার্টিরা বলে কি, না না আমরা করি নাই, ওরাই আপোষে লড়ে ওরাই ভাঙচুর করে আমাদের নাম দিচ্ছে। আপনি কি করে বুঝবেন কোনটা ঠিক কোনটা ব্যাঠিক? আপনি চট করে একটা পক্ষ নিলেন কিংবা একটা মন্তব্য করে বসলেন, এটা ঠিক না। চট করে মন্তব্য করবেন না, গুজবে কান দেবেন না। কে বলল হুই তো মস্ত মোটা রুই, আপনি সে হুই বলল আর আপনি রুই শুনলেন, মানে আপনার হুইয়ে লোক। এই হুইয়ে লোকদের কাজ এইরকম যে একটা কিছু শোনে সেটাকে সে প্রচার করতে লাগে। কাফা বিল মার ই কাজিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা শুনে তাই সে বয়ান করে, যা শুনে তাই সে বয়ান করে। না, ধীরে সুস্থে আপনি দেখুন, আপনি জানুন, আপনি বুঝুন, গুজবে কান দেবেন। এই আপনার কানটা কই, ওই দেখুন চিলে নিয়ে গেল, চিলে নিয়ে গেল। আপনি আপনার নিজের কানে হাত না দেখি না দিয়ে ছুটছেন চিলের পেছনে, এই আমার কানটা নিয়ে চলে গেল। আরে ভাই, আপনি নিজের কানে হাত দিয়ে দেখুন না চিলটা, কানটা নিয়ে গেল কি না, আপনি কানে হাত দিয়ে দেখুন, কাছেই তো রয়েছে কানটা, তা না দেখে আপনি চিলের পেছনে ছুট দিলেন। তো এই হচ্ছে হুইয়ে লোকদের কাজ, গুজবে কান দেয়, গুজব দিয়ে রটিয়ে থাকে আর মানুষের মাঝে সেগুলো প্রচার করে থাকে। সাধারণত যারা ফেসবুক ব্যবহার করেন, যারা নেট ব্যবহার করছেন, তারা এই শ্রেণীর গুজবে। এই কদিন আগে আপনারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাসা দেখলেন, দেখেছেন আপনারা কেউ রসুল্লাহ সাল্লামের বাসা? এটা কি দেখা সম্ভব এই যুগে? আরো কয়েকদিন আগে ইব্রাহিম আলাইহিসসালামের কবর দেখলেন, লম্বা বাঁধানো, কি সুন্দর, দেখেছেন? কদিন আগে রাসূলের কবরও এসেছিল, খুব সুন্দর বাঁধানো, এই উঁচু চাদর চড়ানো, এগুলো কি আছে মদিনাতে? ভাস প্রচার করছে, ফাতেমার বাড়ি দেখেছেন, ফাতেমার আপনার পিনহান দেখেছেন, কি বলে আপনার কামিজ, তারপরে রাসূলের পাগড়ি দেখেছেন, বহু কিছু আপনার দেখা যায় ফেসবুকে। এগুলো মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে প্রচার করছে, জানা নেই শোনা নেই, আরে তুমি জানো না শোনো না প্রচার করছো কেন? কদিন আগে আপনি শুনলেন সৌদি আরবের মুফতি, প্রধান মুফতি ফতোয়া দিয়েছেন, যদি কাউকে খিদে লাগে সে তার বইয়ের গোস্ত খেতে পারে। শুনেছেন না শোনেননি? যদি আপনার যদি বাড়িতে আপনার খুব খিদে লেগেছে, কিছু নেই ঘরে, তো আপনি ঘরে আপনার আপনার বইয়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাবেন, আপনি কি বাঘ নাকি? জানি না কিভাবে ফতোয়া, বহু খুব চললো, খুব চললো। কিছুদিন আগে একটা খবর বেরুলো যে সৌদি আরব সরকার নাকি আল্লাহ রসুলের কবরটাকে সরিয়ে এক অজানা জায়গায় নিয়ে যাচ্ছে। কবর সরিয়ে অজানা জায়গায় নিয়ে যাচ্ছে কোন, আমরা জানতে পারলাম না, বাইরে থেকে এগুলো প্রচার হচ্ছে। সে কত বাংলাদেশেও আপনার কত এ হলো, কি বলে আপনার ওটাকে, বিক্ষোভ মিছিল হলো আর কি হলো আর কি হলো। তো এগুলো খবর শুনেই কে বলেছে হই তো মস্ত মোটা রুই? এইভাবে জাকির নায়েককে সৌদি আরবের এক মুফতি সালেহ ফাইজান, নামটাও ঠিক মতো জানে না, মুফতি হচ্ছেন সালেহ আল ফাউজান, তার নামটা বলছে সালেহ ফাইজান, বলেছেন জাকির নায়েক হচ্ছে মুলহেদ, জাকির নায়েক হচ্ছে নাস্তিক। আরে এ কোন কথা হলো? এইভাবে খবর তারা প্রচার করে, মানুষের মাঝে গুজব রচনা করে আর ছড়িয়ে বেড়ায়। আর কিছু মানুষ আছে, এক প্রকার মানুষ আছে যারা ঠিক মতো শোনে না, শুনতে পায় না, ঠিক মতো বুঝে না, বুঝতে পারে না, কিন্তু প্রচার করে অন্য কিছু। আমি একদিন এক জায়গাতে বললাম, যদি কেউ মাথায় টুপি না রাখে তার নামাজের কোনো ক্ষতি হয় না। তো বাইরে গিয়ে শুনতে পেলাম একজন টেলিফোন করছে, হুজুর আপনি ফতোয়া দিয়েছেন নামাজের সময় মাথায় টুপি নেওয়া যাবে না। এই তো উল্টো কথা, আপনি উল্টো কথা কেন বলছেন, এরকম কথা কে বলল? তার মানে আমি বলেছি এক, সে নিয়েছে আর একভাবে। হুজুর ফতোয়া দিলেন, ভাই লোক বিয়াজ হারাম হ্যায় সমাজ লে না, বিয়াজ হারাম হ্যায়। আমরা বাংলাদেশি বাংলা মানুষ, আমরা অবশ্য হিন্দি গান শুনতে ভালোবাসি, হিন্দি ফিল্ম দেখতে ভালোবাসি, হিন্দিও বুঝি মাঝে মাঝে, হিন্দি বাদ খুব করি, কিন্তু সব হিন্দি বুঝি? হিন্দি সমস্ত কথা বুঝি না, যতই আমরা দাবি করি হিন্দি খুব ভালো বুঝি। আমরা যারা দেখেছেন, যারা লেখাপড়া করেনি, তারা বলে আমি খুব আরবি ফার্স্ট ক্লাস আরবি জানি। একজনকে জিজ্ঞেস করলো, মাশাআল্লাহ আপনি ভিসা খুব পাচ্ছেন, কি ব্যাপার? বলছে আমি আরবি ভালো বলতে পারি তো। কিন্তু আরবি যতই তুমি ভালো বলতে পারো, ওই আরবি বলতে পারো না, কোরআনের অর্থ বোঝো। তাহলে তুমি কি আরবি বোঝো? ওই বাথার আরবি জানো তুমি, বাথা আরবি, ফি মাফি বলা আরবি তুমি জানো? জানে না, বোঝে না তো, হিন্দি ভালো করে বোঝে না তো। হিন্দি হুজুরের ফতোয়া শুনলো বিয়াজ হারাম, হ্যাঁ, ঘরে গিয়ে ভাত খাচ্ছে, ভাত খেয়ে বউ তাকে আলু সেনে দিচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে। তো বলছে, ও বউ পেঁয়াজ খাওয়া হারাম, হারাম পেঁয়াজ খাওয়া যাবে না, হুজুরের কাছে শুনে এলাম মসজিদে ফতোয়া দিয়েছেন পেঁয়াজ খাওয়া হারাম। হুজুর কি বলেছিল? বিয়াজ হারাম হ্যায়। আপনারা জানেন বিয়াজ মানে কি? কেউ বলতে পারেন বিয়াজ মানে কি? সুদ। বিয়াজ মানে হচ্ছে সুদ। আমি বাঙালি মানুষ অত বুঝি না, বিয়াজ মানে পেঁয়াজ কাছাকাছি, বর প কাছাকাছি। তো গিয়ে আমি বউকে বলতে লাগলাম হুজুর বলেছেন পেঁয়াজ খাওয়া হারাম। এইরকম গুজব যে মানুষ ছড়ায়, অনেক মানুষ আছে তারা কিছুই বোঝে না, হুয়ে মানুষ শুনলো পাশে প্রচার করতে শুরু করে দিল। অবাক কাণ্ড, কোথাও কিছু না শুনলো মাত্রই প্রচার। এই হচ্ছে মিথ্যুক মানুষ, যে মিথ্যা খবর যাচাই বাছাই না করে প্রচার করে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আমরা অনেক সময়ে অনেক খবর রেডিও থেকে নি, টিভি থেকে নি, বিশেষ করে বিবিসি লন্ডন থেকে খবর শুনলে একদম আল্লাহ রহি বলে না, বিবিসি লন্ডনের খবর, এই বলে আমরা সেই খবরকে ঢালাও প্রচার করি। আমাদের মুসলিম ভাইয়ের বিরুদ্ধে হচ্ছে সেটা খেয়াল করি না, আমাদেরই ক্ষতি হচ্ছে সেটাও খেয়াল করি না, সেই খবর আমরা প্রচার করে থাকি, বিশ্বাস করে থাকি। একজন এসে বলল যে, আমি নাম করছি না, আরবেরই, আরব কান্ট্রিরই কোন মানে রাষ্ট্রনেতা, তিনি যাচ্ছিলেন প্লেনে করে কোথাও, তো মদ দেওয়া হয়েছে, মদ খাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরবের সৌদি এয়ারলাইন্সে মদ দেওয়া হয় না, কিন্তু গালফ এয়ারে যেগুলো ইমারাত কাতার মদ দেওয়া হয়, তাই না? তো মদ দেওয়া হচ্ছে, মদ খাচ্ছে। তো তাকে এসে সাংবাদিকরা এসে জিজ্ঞেস করছে, আপনার দেশের আইনে মদ খাওয়া হারাম, তো আপনি খাচ্ছেন কেন? তো সেই রাষ্ট্রনেতা নাকি বলেছেন, নাকি বলেছেন যে আল্লাহ তাআলা মদ খাওয়া জমিনে হালাল করেছে, আকাশে নয়। এ খবর আপনারা শুনেছেন? এসব হুয়ে খবর, এ খবর অনেক প্রচার হল, কিন্তু আল্লাহ তাআলা কি বলছে জানেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যদি কোনো ফাসেক তোমাদের কাছে খবর নিয়ে আসে, সেই খবরটাকে যাচাই বাছাই করে দেখে নাও। ফাসেক কাকে বলে বলুন? ফাসেক কাকে বলে? ফাসেক মানে ইসলামের কিছু পরিভাষা আছে, মোমেন, মুসলিম, মোনাফেক, কাফের, মুশরিক, মুবতাদে, বিদাতি, ফাসেক, ফাজের, এসবগুলো আপনারা জানেন না? জানেন না? ফাসেক কাকে বলে? সংক্ষেপে ফাসেক হল যে কাফের নয়। কাফের মানে তার জন্য জাহান্নাম হারাম। কাফের মানে সে মুসলিমই না, কিন্তু ফাসেক মানে সে মুসলিম কিন্তু কাবিরা গুনাহ করে, সুদ খায়, মিথ্যা কথা বলে, গান শোনে, অশ্লীল জিনিস দেখে, এ হচ্ছে ফাসেক। তাহলে সে মুসলিম কিন্তু ফাসেক, সে যদি কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা যাচাই করে দেখো, ফাসেক বড় না কাফের বড়? মানে খারাপের দিক থেকে কে বেশি বড়, কাফের না ফাসেক? কাফের। ফাসেক সে মুসলিম কিন্তু কাফের মুসলিমই না, তাহলে বেশি খারাপ কে হল? কাফের হল। তাহলে যে কাফের যদি কোন সংবাদ নিয়ে আসে, বিবিসি লন্ডন বলুন আর যে কোনো কাফের দেশের টিভি বলুন, চ্যানেল, ইরানের খবর, ইরানের খবর অনেকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, আর সৌদি আরবের বিরুদ্ধে বললে তাদের মুচকি মুচকি হাসি আসে। তারা যার নুন খায় তার গুন গায় না, সৌদি আর খাবো কিন্তু তলায় তলায় বুঝতে পাচ্ছেন, ওরা নুন পায় না তাই গুণ গায় না, এই রাজনীতি নিয়ে তারা করে কি সৌদির বিরুদ্ধে, যে ইরান থেকে কি খবর, ওই যে ভোগ খিদে লাগলে পরে বইয়ের গোস্ত খাওয়া ইরান থেকে প্রচার হয়েছিল, এইভাবে সৌদি আরবের বিরুদ্ধে কত প্রচার চলছে, কত রকম কথা বলছে সৌদি আরবের বিরুদ্ধে, করলে তাদের লাভ আছে, যেহেতু সৌদি হচ্ছে ওয়াহাবি আর ওয়াহাবিদের বিরুদ্ধে বলে তাদের লাভ আছে, বরং ওয়াহাবিরা তাদের কাছে কাফের, তারাও যদি আমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে সেটাকে আমরা যাচাই বাছাই না করেই প্রচার করতে লাগব, এটা কোরআনের নির্দেশ না। কোরআনের নির্দেশ হচ্ছে যে ফাসেক যদি খবর নিয়ে আসে যাচাই বাছাই করো, আন্তুসিবু কাওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, নালে এমন হতে পারে যে তুমি এমন একটা লোকের বিষয়ে এমন একটা কথা প্রচার করলে, এমন একটা কথা বিশ্বাস করলে, ফলে তুমি তার প্রতি জুলুম করলে এবং তুমি নিজে লজ্জিত হলে, অনুতপ্ত হলে, এইরকম যেন না হয়ে যায়। আল্লাহ তাআলা আরো বলেছেন, যেটা আমি আগেই বলেছি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়েও না, জ্ঞান নেই সে বিষয়ে মুখ খুলো না, না জানা থাকে তুমি বলবে না, জানি না ভাই কোন বিষয়ে, বিশেষ করে আমরা আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে বহু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা মুখ খুলে থাকি, সেগুলোতে মুখ খোলা আমাদের জন্য উচিত না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, মুখ খুলবেন না, যদি বলা হয় আপনাকে যে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন, তার মানে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত, আল্লাহর হাত আপনি বিশ্বাস করেন, আল্লাহর হাত আছে, শুনেছেন আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে আপনি শুনেছেন, আল্লাহর হাত আছে না নেই বলুন, আল্লাহ নিরাকার, অতএব আল্লাহর হাত নেই, কিন্তু আপনারা বেশ হাতের কথা পড়া যাবে, এখন আকার সাকার নিরাকারের ব্যাপারে আসি, আল্লাহ সাকার না নিরাকার, নিরাকার, নিরাকার মানে যার কোন আকার নেই, যা দেখা যায় না, যেমন বাতাস, তাই না, বাতাস, বাতাস আছে কিন্তু নিরাকার, তার কোন আকার নেই, তেমনি আল্লাহ আছেন কিন্তু তার কোন আকার নেই, কিন্তু বাতাসকে যদি দেখা কোন সময়ে যায়, কোন সময় যদি বাতাসকে দেখা যায়, তাহলে বাতাস কি নিরাকার থাকবে না সাকার হয়ে যাবে, তাহলে বাতাসটা আসলে সাকার না নিরাকার, সাকার, তার আকার আছে, কারণ দেখা গেছে, দেখা গেলে তার আকার আছে। আপনারা বলুন কে কে জান্নাতে যাবেন, আপনাদের মধ্যে কে কে জান্নাতে যাবেন, না যাবেন না কেউ, সবাই যাবেন, আল্লাহ আকবর, সবাই যদি জান্নাতে যেতে চান তো আপনারা বলুন জান্নাতের সবচেয়ে বড় সুখটা কি, জান্নাতে তো আপনি জানেন ফল ফ্রুট এই সেই হুর পুর এই কি বহু কিছু আছে, ফল খাওয়ার ইচ্ছা হলো পেরে খেতে হবে না, কুতু ফোহা দানিয়া ওই ফল ঝুলে আছে, গাছের ডাল নিজে নেমে এসে আপনাকে দেবে খেতে, তাই না, পাখি গাছের ডালে বসে আছে আর পাখির মাংস ভোনা খেতে ইচ্ছা হলো আপনাকে কষ্ট করতে হবে না, জবাই করতে হবে না, কিছু না, মনে হওয়া মাত্রই ভোনা পাখির মাংস আপনার কাছে চলে, আল্লাহু আকবার, এইভাবে এত সুখ। আর স্ত্রী, কমসে কম কটা স্ত্রী পাবেন, দুটো স্ত্রী পাবেন জান্নাতি, দুটো স্ত্রী পাবেন, আর যদি শহীদ হন তো 72টা পাবেন, এত সব কিছু আছে, কিন্তু আপনি বলুন জান্নাতে যে যাবেন বলছেন, জান্নাতকে নিশ্চয়ই কল্পনা করেছেন, আমি জান্নাতে যাব, জান্নাতে এরকম সুখ পাব, কোন সময় অনেক সময় কষ্ট পান, সেই কষ্টের সময়ে হয়তো আপনি ভাবেন যে জান্নাতে গেলে ইনশাআল্লাহ সুখ পাব, সেই জান্নাতে সবচেয়ে বড় সুখের কল্পনা আপনি কি করেছেন বলতে পারবেন কেউ, বলুন, আপনার একটা টার্গেট আছে, আপনি সৌদি আরবে কামাচ্ছেন, খাচ্ছেন, মাশাআল্লাহ টাকা জমাচ্ছেন, একটা টার্গেট আছে, আমি একটা বাড়ি করব, সেই বাড়িতে টাইল লাগাবো, এতটা রুম করব, এই বাথরুমটা এরকম করব, এরকম মনে মনে হয় না পরিকল্পনা, তো আপনি জান্নাতে যাবেন, জান্নাতের বাসাটা আপনি কেমন নেবেন, জান্নাতের সবচেয়ে বড় সুখটা কি আপনি কোনদিন কল্পনা করেছেন, হুজুরদের কাছে শোনেননি জান্নাতের সবচেয়ে বড় সুখ কি, কি উনি বলছেন নামাজ, আমি তো জান্নাতে নামাজ নেই ভাই, জান্নাতে নামাজ পড়তে হবে না, নামাজ এখানেই পড়তে হবে, জানাতে নামাজ পড়তে হবে না, না না। সুখটা কিসের সুখ, সবচেয়ে বড় সুখটা কিসের, সবচেয়ে বড় নিয়ামতটা কিসের? হ্যাঁ, আল্লাহর দিদার। আল্লাহর দিদার, দিদার মানে কি? দর্শন, দর্শন। আল্লাহ তাআলাকে যখন দেখবেন, আল্লাহ তাআলা আকাশ জান্নাতের উপর থেকে এসে বলবে, এ বান্দারা, তোমরা, তোমাদেরকে এত সুখ দিয়েছি, তোমরা কি আর কিছু চাও? বান্দারা বলবে, আল্লাহ আমাদের চেহারা আপনি উজ্জ্বল করেছেন, এত সুখ দিয়েছেন, আবার কি চাওয়ার আছে, আবার কি পাওয়ার আছে? বান্দারা চাও, আর কি চাও, আর কি চাও? বান্দারা বলছে, আল্লাহ গো আর চাওয়ার মতো কিছু নেই। আল্লাহ বলবেন, যাও, আজকে আমি আমার সন্তুষ্টি তোমাদের জন্য অনিবার্য করে দিলাম, আমি আর তোমাদের প্রতি কোনদিন রাগান্বিত হব না। বান্দারা খুব খুশ হয়ে যাবেন, এমন সময় আল্লাহ তাআলা, বান্দারা উপর দিকে তাকিয়ে দেখবে আল্লাহ তাআলা নূরের পর্দা সরিয়ে দেবেন, আর চেহারা দেখা দেবে, চেহারা, আল্লাহ চেহারা আছে, বুঝছেন, আল্লাহর চেহারা আপনি দেখতে পাবেন। তাহলে আল্লাহ চেহারা যদি দেখা যায়, আল্লাহর আকার আছে না নেই? কারণ এর আকার বলছেন তাহলে, ওই যে কে বলেছে, হুই তো মস্ত মোটা রুই, ওই সবাই বলে, আমিও তাই বলছি। যেমন এই আল্লাহ তাআলা কোথায় আছেন, এখন সবাই বলবে সব জায়গাতেই আছে আল্লাহ, সব জায়গাতেই আল্লাহ আছেন, কারণ সবাই বলে আল্লাহ সব জায়গাতে আছে। মানুষের কাছ থেকে আমরা শুনে শুনে, পাশাপাশি শুনে শুনে আমরা কি করি, জ্ঞান অনুসন্ধান করি। একজন ফাসেক, একজন কাফের যখন কোন খবর আনছে, আমরা খবরই রাখি না। তো এখানে গেল কি, নিরাকার না সাকারের কথা, যখন উনি বললেন বলে কথাটা বলতে বাধ্য হলাম। নিরাকার না আল্লাহ, আল্লাহ সাকার, কিন্তু সেই আকার কেমন কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন, মেরাজের রাত্রেও আল্লাহ রসুল আল্লাহকে দেখেননি, দেখেছেন কোথায়? স্বপ্নে। কিন্তু সে আল্লাহ কেমন তিনি বর্ণনা দেননি, অথবা আমরা জানি না, কিন্তু আল্লাহর আকার আছে, আমরা কাল জান্নাতে দেখব। আর জান্নাতে সবচেয়ে বড় সুখ, বড় নিয়ামত হল আল্লাহর দিদার। বলুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কোথায়, আল্লাহর হাত আছে কিনা। আমি বললাম প্রথমেই যে মুখ খুলবেন না, যদি না জানেন তাহলে মুখ খুলবেন না। তবু আপনি মুখ খুললেন, বললেন আল্লাহর হাত নেই। কিসের ভিত্তিতে বললেন আল্লাহর হাত নেই? আল্লাহর কোরআন বলছে, খালাকতু বিয়াদি ইয়াদাইয়া, আমি আদমকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি, নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জমিনকে এক হাতে নেবেন, আসমানকে এক হাতে নেবেন, আল্লাহর হাত নেই? আপনি কেন বললেন আল্লাহর হাত নেই? না হুজুর, ও হাত মানে আলাদা, আল্লাহর আবার হাত কি? আল্লাহর পা আছে না নেই? যদি জানেন তাহলে বলুন, কিয়ামতের দিনে জাহান্নামে জাহান্নামীরা যাবে, তারপর আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, হালিম তালাতে, জাহান্নাম তোমার পেট ভরল কি? জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, আল্লাহ আরো আছে কি, এখনো পেট ভরেনি। তখন আল্লাহ নিজের পা ভরে দেবেন, জাহান্নাম তখন বলবে, কাত কাত, আল্লাহ তাআলা পা ভরে দেবেন, তাহলে পা আছে না নেই? এখন আপনি বলছেন তাহলে কেমন আছে বলুন, কেমন কি বলবো আমি? আমার পা আলাদা, টেবিলের পা আলাদা, চেয়ারের পা আলাদা, হাতির পা আলাদা, আল্লাহর পা, আল্লাহকে দেখিনি তো আল্লাহর পা কি করে বলবো আমি? এ প্রশ্ন করাই ভুল, কিন্তু পা আছে, ঠিক আছে, যা আছে আপনি জানেন বলবেন আছে, আর যা নেই তা নেই। যেমন নেই বলতে, আল্লাহর ঘুম আছে না নেই? আল্লাহ ঘুম আছে না? আল্লাহ ঘুমান, রেস্ট নেন না, নেন না? আল্লাহর ঘুম নেই, কি করে জানলেন, কি করে জানেন আল্লাহ ঘুম নেই? এই জন্যেই বলছি যে অজানা বিষয়ে মুখ খোলা চলবে না, যদি জানেন তাহলে বলুন যে হ্যাঁ আল্লাহর ঘুম নেই। কেন আমরা আয়াতুল কুরসিতে পড়ি, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, তার তন্দ্রাও নেই ঘুমও নেই। বলে দেন, জানলে বলে দেন, আর না জানলে চুপ থাকুন। আল্লাহর সন্তান আছে না নেই? আল্লাহর সন্তান আছে, জানলেন কি করে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ও লাম ইউলাদ, না সন্তান আছে না মা বাপ আছে, জানলে বলুন। আল্লাহর হাতের আঙ্গুল আছে না নেই? আল্লাহর আঙ্গুল আছে না নেই? আঙ্গুল আছে। কেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আছে। তাহলে হুজুর আঙ্গুল কেমন বলুন? না না না, কেমন জিজ্ঞেস করবেন না আপনি, আল্লাহর কি অঙ্গ তাহলে? না আমি অঙ্গও বলছি না, হাত আঙ্গুল জানিয়ে আছে, বাস। এইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন ও হাদিসের কথা, জানলে বলুন আছে, আঙ্গুল আছে। এবার যদি আপনাকে বলা হয় আঙ্গুলের নখ আছে, তাহলে হাত যখন আছে আঙ্গুল যখন আছে আঙ্গুলের নখও থাকবে, তাহলে আপনি নিজের মতো মনে করছেন না? এটা হচ্ছে ভুল, খবরদার। তখন আপনি বলবেন জানি না, আছেও বলবেন না আর নেইও বলবেন না, কারণ আপনি জানেন না। এই রকমই প্রত্যেকটা অজানা বিষয়ে যখন আপনি জিজ্ঞাসিত হবেন, যদি আপনার জানা থাকে তাহলে বলুন, কিন্তু না, কিছু মানুষ আছে তাকে জিজ্ঞেস করুন, আলা তুল জবাব দেবে, সব সাথে সাথে জবাব দেবে, একটা হ্যাঁ কিংবা না বলে ছাড়বেই। আর এটাই হচ্ছে মহাবিপদ। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে খবর যখন আসবে তখন সেটাকে যাচাই বাছাই করে নাও, নচেত তোমার সমস্যা হবে, তুমি ফেতনায় পড়বে। ফেতনা থেকে বাঁচার একটা কারণ হল যে ফেতনা থেকে আপনি দূরে থাকবেন, দূরে, ফেতনার কাছে যাবেন না, ফেতনার কাছাকাছি আপনি যাবেন না। চল দেখে আসি কি হচ্ছে, না দেখতেও যাবেন না। শরীয়ত আমাদেরকে সে কথা শিক্ষা দেয় যে ফেতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াকুনা খায়রু মালিল মুসলিমি গানাম, খায়রা মালিল ইসলামি মুসলিমি গানাম। অনতি দূরে এমন এক সময় আসছে, এমন এক জামানা আসছে, যুগ আসছে, যখন মুসলিমের সবচেয়ে ভালো সম্পদ হবে গানাম। গানাম মানে তো আপনারা জানেন, ছাগল ভেড়া। কি হবে? ইয়াতবাউ বিহা শাআফাল জিবাল, সেই গানামের পাল নিয়ে পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেবে। ওয়া মাওয়াকি আল কাতার, যেখানে পানি আছে সেখানে গিয়ে আশ্রয় নেবে। ইয়াফিরু বিদিনিহি মিনাল ফিতান, ফিতনার ভয়ে নিজের দিন বাঁচাবার লক্ষ্যে পালিয়ে যাবে। তার মানে এই সমাজে থাকলে আমার ঈমান বাঁচছে না। আর আমরা তো ঈমান যেখানে বাঁচবে না সেখানে টাকা পয়সা কামানোর জন্য আমরা কাফেরদের দেশে যাই না? যাই না। সেখানে যেখানে ঈমান বাঁচবে না আমরা সেখানে গিয়ে বসবাস করি, সেখানে গিয়ে আমরা চাকরি করি দুনিয়ার খাতিরে। অথচ এখানে বলা হচ্ছে কি, যেখানে ফিতনা আছে সেই ফিতনা থেকে তুমি দূরে সরে যাও, পাহাড়ে গিয়ে বাস করো, তবুও ফিতনায় সেখানে জড়িত হয়ে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেখানে ইমাম বুখারী তার বুখারী শরীফে কিতাবুল ইমানে শিরোনাম বেঁধেছেন, বাবু মিনাদ দ্বীনি আল ফিরারু মিনাল ফিতান। তার মানে হচ্ছে এই কথার শিরোনাম যে ফিতনা থেকে বাঁচা হল মানে দিন, আপনার দিনদারি হল যে আপনি ফিতনা থেকে দূরে থাকুন। হাদিসটা কি, ইন্না বাইনা আইকুম ফিতানান কাকিতা আল-লাইলিল মুজলিম, তোমাদের সামনে ফিতনা আসছে ঘন অন্ধকার রাত্রির মতো। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইমসি কাফিরা, সেই ফিতনার সময়ে সকালবেলায় সে মোমেন থাকবে, সন্ধ্যাবেলায় গিয়ে কাফের হয়ে যাবে। ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা, সকালে কাফের থাকবে আবার সন্ধ্যায় মোমেন হয়ে যাবে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, এই ফিতনার সময়ে যে বসে আছে সে ওই ব্যক্তি থেকে ভালো যে দাঁড়িয়ে আছে। তার মানে দাঁড়িয়ে যে আছে সে বেশি দেখতে পাবে, তাই না? এই জন্য দাঁড়িয়ে থাকা লোকের চাইতে বসে থাকা লোক ওই ফিতনার সময়ে ভালো। ওয়াল কায়িমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর যে দাঁড়িয়ে আছে সে ওই ব্যক্তি থেকে ভালো যে চলছে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, আর যে চলছে সে ওই ব্যক্তি থেকে ভালো যে ছুটে যাচ্ছে। কালু, সাহাবারা বললেন, ফামা তামরুনা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করছেন? কালা কুনু আহলাসা বুয়ুতিকুম, তোমরা ওই ফিতনার সময়ে তোমরা তোমাদের ঘরের ভিতরে বসার চট হয়ে যাও। আগেকার যুগে ছিল, এখনো যুগে আছে যাদের মাটির ঘরবাড়ি, মাটির ঘর বাড়িতে আমরা সাধারণত বসার জন্য কি দিই, এসব চেয়ার টেবিল কোথা তো এসে পরে এসছে, তখন আমরা ওই যে খেজুর পাতার চাটাই, তাল পাতার চাটাই, কিংবা ওই যে চট, চট বলতে যে বস্তা যেগুলো বিছিয়ে দিই বসে, ওই বস্তা হয়ে যাও, কার্পেট হয়ে যাও, ঘরে অবস্থান করো, বাইরে যেও না, দরজা খুলে দেখি কে কি করছে, কোথায় কি হচ্ছে, না খবরদার দেখতে যেও না, কি করো, ফেতনা থেকে দূরে থাকার চেষ্টা করো। আবু মুসা আসারি থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সালামাতুর রাজুলি ফিল ফিতনাতি আইয়ালজামা বাইতাহ, ফিতনা যখন শুরু হয়েছে, জানেন না এ দল ও দল, এ পার্টি ও পার্টি, সবাই মুসলমান, মারামারি করছে বাইরে, তখন তার জন্য নিরাপত্তা হল সে নিজের ঘরকে অবলম্বন করবে, নিজের ঘর ঘরে অবস্থান করবে। ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ বিদ-দাজ্জালি ফালইয়ানআ আনহু, আপনি হুজুরের কাছ থেকে আপনারা শুনেছেন দাজ্জাল একটা ফিতনা, এবং এটাও মনে করে রাখেন, এই প্রশ্ন আপনারা কোনদিন কেউ করতে পারে, যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম সবচেয়ে জান্নাতে বড় নিয়ামত কি, বলতে পারলেন না, তেমনি এমন সময় প্রশ্ন করবে কেউ যে মানুষের ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা কি। মানুষ তো বহু রকম ফিতনা দেখে, বহু রকম ফিতনা হয়, হয়েছে এবং চলছে, হবে, কিন্তু সবচেয়ে বড় ফিতনা কি, যেখানে আপনি তার হাতে জান্নাত দেখবেন, জান্নাত যেতে চাইবেন, সেটা আসলে জাহান্নাম, যে আকাশকে হুকুম করবে, মেঘকে হুকুম করবে, সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে, মাটিকে হুকুম করবে, সঙ্গে সঙ্গে ফল ফসল হবে, আপনার বাপ মাকে জীবিত করে দেখিয়ে বলবে হ্যাঁ বাবা এ হচ্ছে আল্লাহ, একে মেনে নাও, এই হচ্ছে এমন ফেতনা যে ফেতনা থেকে বাঁচা বড় মুশকিল, যে তার সামনে যাবে সে তার ফেতনায় পড়বে, তবে হ্যাঁ সে নয় যে হবে মোমেন, সে দেখবে তার কপালে লেখা আছে কাফের, তবুও দেখি দাজ্জাল কেমন, খবরদার দেখতে যেও না, খবরদার উঁকি ঝুঁকি মেরো না, ফালিয়ানা আনহু, দাজ্জালের খবর শুনলে দাজ্জাল থেকে দূরে থাকার চেষ্টা করো, ফাওয়াল্লাহি ইন্নার রাজুল লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসিবু আন্নাহু মুমিন, আল্লাহর কসম তার কাছে মানুষ আসবে, আসে মনে করবে আমি তো মুমিন, আমি তো বেঁচে যাব, কিন্তু ফায়াতবাউহু মিম্মা ইউবাসু বিহি মিনাশ শুবহাত, কিন্তু যখন সে তার কাছে যাবে আর অলৌকিক কর্মকাণ্ড দেখবে, এত সব এসব দেখে শুনে সন্দেহে পড়ে সে কি করবে, তার অনুসরণ করবে, তাকে মেনে নেবে, থাকবে না, ঈমান হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পারবে না, নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এই জন্যই ফেতনা যখন হবে তখন ফেতনা থেকে দূরে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফিতান, ফেতনা আসবে, ফেতনা আসছে, আল কায়েদু ফিহা খায়রু মিনাল কায়েম, বসে থাকা লোক, দাঁড়িয়ে থাকা লোক অপেক্ষা উত্তম, ওয়াল কায়েমু ফিহা খায়রু মিনাল মাশি, আগে যে হাদিসটা বললাম ওই হাদিসের অর্থই, মান তাশাররাফা লাহা তাস্তাশরিফু, যে ব্যক্তি উঁকি ঝুঁকি মেরে ফেতনা দেখতে যাবে, ফেতনা তাকে আকৃষ্ট করে নেবে, ওমান ওয়াজাদা মালজান আও মাআযান ফালইউযবিহ, সুতরাং যে ব্যক্তি কোন জায়গা পায়, মানে আশ্রয়স্থল পায়, সে যেন সেই জায়গায় গিয়ে আশ্রয় নেয়, ফেতনার কাছাকাছি যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাঈদা লামান জুন্নিবাল ফিতান, সেই ব্যক্তি হল সুখী, সেই ব্যক্তি হল ভাগ্যবান, যে ব্যক্তিকে ফেতনা থেকে বাঁচানো হল, যে ব্যক্তিকে ফেতনা থেকে বাঁচানো হল, আর যে ব্যক্তি ফেতনার সময়ে সবুর করল, তার জন্যে বাহবা, তার জন্যে বাহবা। সুতরাং মোট কথা হল, ফেতনার সময়ে আপনি খবরদার, ফেতনা থেকে আপনি দূরে থাকবেন, আর ফেতনাতে আপনি জড়িয়ে যাবেন না, এটাই হল আমাদের ইসলামের কি বলে নির্দেশ, এবং বলা হয়েছে অন্য হাদিসে আছে অবশ্য, আর হাদিস বহু হাদিস আছে যেখানে হাদিসে বলা হয়েছে যে তোমরা সেই ফেতনার সময়ে তোমাদের যে নেতা, তোমাদের যে রাষ্ট্র নেতা, মুসলিম রাষ্ট্র নেতার সাথে থাকবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, জামাআতুল মুসলিমিনের সাথে থাকবে, এখানে জামাত মানে কোন সংগঠন না, জামাত মানে কি, এক রাষ্ট্র নেতার অধীনে দেশের সমস্ত মানুষ হচ্ছে জামাত, একে বলা হয় জামাত, এই জামাত থেকে বিচ্ছিন্ন হবে না, তোমরা দূরে সরে যাবে না, সব সময় রাষ্ট্র নেতার আনুগত্য করার চেষ্টা করবে। একটা হাদিসে বলা হয়েছে, হুজাইফার হাদিস, কানান নাসু, আমি এটা বলি শেষ করে দেবো ইনশাআল্লাহ, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খায়র, লোকেরা মঙ্গল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত, ওয়া কুনতু আসআলুহু আনিশ শার, আর আমি অমঙ্গল খারাপ জিনিস সম্পর্কে প্রশ্ন করতাম, মাখাফাতা নাই ইদরাকানি, আমি হয়তো সেই জিনিস আমি পাব সে সময় কি করব, এই জন্য খারাপ বিষয়গুলোর ব্যাপারে আমি প্রশ্ন করতাম। ফা মিম্মা ওয়ারাদা ফি হাদিসে যেটা আছে, হাল বাদা যালিকা মিন খায়রি শার, বলা হলো যে আল্লাহ হ্যাঁ প্রথমে খুব ভালো, এখন তো ভালো আছি, তারপরে খারাপ আসবে, তারপরে আবার ভালো, আবার খারাপ আসবে, হাল বাদা যালিকাল খায়রি মিন শার, এই খারাপের পরে কি এই ভালোর পরে কি আবার কোন খারাপ আসবে, তখন বললেন হ্যাঁ, দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম, এমন কিছু দায়ী হবে, এমন কিছু আহ্বায়ক হবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে, মানাজাবাহুম ইলাইহা কাজাফুহু ফিহা, যে ব্যক্তিরা যে লোকেরা তাদের সেই দাওয়াতে সাড়া দেবে, তাদের আহ্বানে সাড়া দেবে, তারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আমি বললাম হে আল্লাহর রসুল আপনি বলে দিন যে তারা কারা। কালা নাম কওমুম মিন জিলদাতিনা, এমন এক সম্প্রদায় যাদের চামড়া আমাদের চামড়ার মতো, মানে আমাদেরই জাতি। ওয়াতাকাল্লামুনা ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আর ভাষা আমাদেরই ভাষা। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তারা ইনাদরাকানি যালিক, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে কি করতে হবে যদি আমি সেই সময় পাই। বললেন তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলিমদের জামাত এবং তাদের ইমামকে অবলম্বন করে থাকবে, তাদের আশেপাশে থাকবে, তাদের থেকে বিচ্ছিন্ন হবে না, দূরে সরে যাবে না। আবার বলছি জামাত মানে কোন ইসলামী জামাত, জামাতে ইসলামী, জামাতে তাবলীগ, জামাতে অমক, এসব নয়। জামাত মানে কি বললাম, এক রাষ্ট্রনেতার অধীনে দেশের সমস্ত লোক একতাবদ্ধ হয়ে একটা রাষ্ট্র চলছে, তুমি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেখানেই আছে যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে যেন ইসলামের রশি গর্দান থেকে খুলে ফেলে, এটা কোন সংগঠন না। জামাত মানে কি, ওই জামাত যে রাষ্ট্র নেতার অধীনে দেশে হয়ে থাকে, তো তাদের সঙ্গে থাকবে। ফাকুলতু, হুজাইফা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম তাকুল্লাহুম জামাআতুম ওয়ালা ইমাম, তাদের যদি জামাতও না থাকে ইমামও না থাকে তাহলে কি করব। এখন আপনি বললেন যে জামাত আর ইমামের সঙ্গে থাকবে, এখন না জামাত আছে আর না ইসলাম আছে, না ইমাম আছে, ইমাম আছে তো কাফের আছে, মুসলিম মানে ইমাম নেই, তাহলে আমি কি করব। কালা ফাআতাযিল তিলকাল ফিরাকা কুল্লাহা, যখন এই বিচ্ছিন্নতা অবস্থা থাকবে, দলে দলে মানুষ বিচ্ছিন্ন হবে, ভাগ দলাদলি করবে, ভাগ হবে, তখন সমস্ত ফেরকা থেকে তুমি নিজেকে আলাদা করে নাও, পৃথক করে নাও। ওয়ালাউ আনতা তাউদ্দা আলা আসলি শাজারা, যদিও তুমি কোন গাছের শিকড় কামড়ে তোমাকে বাস করতে হয়, মরুভূমিতে গিয়ে জঙ্গলে গিয়ে সেখানে বাস করো, হাত্তা ইউদ্রিকা কাল মাউতু ওয়া আনতা আলা যালিক, শেষ পর্যন্ত ওখানেই তোমার মরণ হোক তবু তুমি এখানে এসো না, এই কোন ফেরকাতে কোন জামাতে কোন দলে তুমি সামিল হইও না। কথাটা বুঝলেন, ফেতনা যখন আপনি বুঝতে পারবেন না, ফেতনা মানে তো আপনারা আগে শুনেছেন, ফেতনা মানে হচ্ছে পরীক্ষা, ফেতনা মানে গৃহদ্বন্দ্ব, ফেতনা মানে গৃহযুদ্ধ, আপনি বুঝতে পারছেন না হক কারা, হকপন্থী কারা, বাতিলপন্থী কারা, যখন আপনি বুঝতে পারবেন না তখন আপনি কি করুন, সব দল থেকে, সব ফিরকা থেকে, সব জামাত থেকে আপনি গিয়ে নিজেকে আলাদা করে নেন, এবং গাছের শিকড় কামড়ে, যদি গাছের শিকড় খেয়েও থাকতে হয়, সেই গাছের গাছতলায় বাস করুন, তবুও আপনি এই সব কোন একটা দলে আপনি যোগ দেবেন না, আসবেন না, থাকবেন না। এই হলো আমাদের শরীয়তের নির্দেশ, ফেতনা থেকে বাঁচার উপায়, কিছু বাঁচাই উপায় আপনাদেরকে বললাম, বিশেষ করে বর্তমানে যে ফেতনা চলছে এই ফেতনাকে লক্ষ্য করে। বাকি অনেক ফেতনা আমাদের হুজুর বললেন, সন্তানের ফেতনা, ধনের ফেতনা, মালের ফেতনা, শয়তানের ফেতনা, কবরের ফেতনা, অতগুলো অনেক অনেক বিষয়, এক একটা বিষয়, সেসব বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের হুজুর আলোচনা করবেন, শুনবেন, কিংবা আমার যদি কোনোদিন আবার সুযোগ হয়, আপনারা যদি সুযোগ দেন, আপনারা যদি দাওয়াত দেন, তো নিশ্চয়ই আবার আসবো, এসে শোনাবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন, যেন আমরা ফেতনা থেকে বাঁচতে পারি, আর শেষকালে আমরা ফেতনার দোয়া পড়ি, যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজে সালাম ফেরার আগে পড়তে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে সে তাশাহুদ পড়ার পর আমার উপরে দরুদ পড়বে, সে যেন চারটা জিনিস থেকে পানাহ চায়। এই চারটা জিনিস কি কি? হুজুর কিন্তু বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, বাকি একটা وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ। এখানে চারটে জিনিস থেকে পানাহ চাওয়া, জাহান্নামের আজাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও। প্রত্যেক নামাজে পড়বেন, সালাম ফেরার আগে, সালাম ফেরার পরে মোনাজাত না, সালাম ফেরার আগেই হচ্ছে মোনাজাত। আর সেই মোনাজাতের মধ্যে একটা মোনাজাত হচ্ছে এইটা, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, কবরের আযাব থেকে মুক্তি দাও, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দাও, আর জীবন মৃত্যুর বিভিন্ন ফিতনা আছে সেই ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।